بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله سبحانه وتعالى وحي قرباني إبراهيم عليه السلام وحكة مي آيته كليفان مي دنواني ربنا إهدى وابركو رسكلاكوه وَبَعَثَ فِيهِمْ رَسُولًا إِبْرَاهِيمَ هُنگے تیرن رسولک فون وبان دے اے ابراہیم علیہ السلام گے دریفس کولن منھم یتلو علیہم آیاتک ابراہیم هُنگے مچا ایبا اللہ گے آیت تلاوت قرب مشا و یعلمہم الکتاب والحکمہ ادی اللہ گے فتا ادی سنن ابراہیم هُن گننا دین مشا وَيُزَكِّيهِمْ أَدِي إِبَامِيهُمْ فَآفَيْنْ طَاهِرُ قُرَبُ مَشَا مِكَنْتَتَّ قُرَبُ مَتَّكَا إِمِيهُمْ جَتِرَيْنَ رَسُولَكُ فَنُبَّانْ دَيْوَ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ هَمَا كَرَّبَرُمْ إِبَا اللَّهِ إِزَّجْ تَرِي وَدِكَمْ وَحِكْمَةِ بَنْتَ رَسْكَلَانْكَ إبراهيم عليه السلام گه می دعا الله سبحانه وتعالى اجاب کو دوی ای رسول الله صلى الله عليه وسلم می امت رسول کما گه وڈا گنو ای ابراهيم عليه السلام گه می دعا کلیفانے دعا قربانی کلیفان درفس کولن رسولک فون وبان دے اے رسولکی ای میات کو تفسیر کو علم میرے ودالو فونی ای محمد صلی اللہ علیہ وسلم اے دین اللہ میں وحی قربانی و من یرغب عن ملت ابراہیم الا من سفہ نفسہ ابراہیم علیہ السلام کے ملت مون امرا علیہ فی می ہاد النار اے نا اے نا کے نفس مویا وچ کن کرارے مویا فے نا اے ابراہیم علیہ السلام کے ملت مون امرایا فی میہ اینا مویا وچ اینا ہوری ہما بودھی اکنونے ولقد استفیناہ فی الدنیا ہما کرون تیمن اللہ کلیفان ہووے وی میں اختیار کر وی میں فی الدنیا دنیا گوس و انه فی الاخرۃ لمن الصالحین ادی ہما کرون کلیفان اخرۃ گوا کن کشوری صالحون گے ترین ابراہیم علیہ السلام اے کلیفان کے ملت تبا من اللہ سبحانہ و تعالی الگون من امر کر وا فمن اے کلیفان کے ملت خلیفانو کے ملت کے توحید کے ملت توحید التباون ای توحید کے امام کم گا علم رم ودالونی ابراہیم علیہ السلام کی توحید کے امام ای توحید کے نمونہ مستکنن حسین بن فرات کی ای ابراہیم علیہ السلام اکلے گفانو ای حسین بن توحید الگون من امت وس اللہ سبحانہ وتعالی لبا فمیانی اہن کم ای ابراہیم علیہ السلام کے ملت کی ای ملت التباون من الگون من نفس امر قربا فمیانی ابراہیم علیہ السلام کے ملت اذ قال له ربه اسلم ابراهيم عليه السلام کے توحید کی حقیقت وہ کیمن تری کا ادا کروں اللہ سبحانہ و تعالی کے ہریہ امر فل تک بولم با کیمن گتوں ای توحید کی حقیقت وہ ابراہیم علیہ السلام اللہ نے قرن اذ قال له ربه اسلم اللہ سبحانہ و تعالی کے لفظان وحی کر بھی ہندو اسلم کیمن تری کا ادا کر کیمن تری وار اهندو كليفان يدارن اسلمت لرب العالمين عالم تهو غيري رس كلان گت تيمن كليفان بولن باقي من گن فيمه ابراهيم عليه السلام اي الله گ قم امر فلك ابس فحجه مكان لا كيمن تري وڈا گ بكلين ابراهيم عليه السلام كي قرن بس ميتان گ بيان قري فوان كليفان الله سبحانه وتعالى رب بودت امتحان تهو گ امتحان قرب اي ريها امتحان كم كليفان كامياب وڈا گن وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ إبراهيم عليه السلام گمی بسڑو ای اللہ سبحانہ و تعالی کیمن طریقن ادا کری بسڑو ادی اللہ سبحانہ و تعالی کی توحید اے توحید کو اللہ سبحانہ و تعالی کون تا کر بھی بسڑو اے بسڑون ابراہیم علیہ السلام کے خلیفانو کے دارینا وصیت کرے بھی ہے الله سبحانه وتعالى ابراهيم عليه السلام كليفان گدارنا ایک کلمہ پھلم وصیت کروی و یعقوب ادی یعقوب علیہ السلام اس کلیفان گ دار پلو گمی استکنا ای وصیت کروی یعقوب علیہ السلام کی ای ابراهيم علیہ السلام گ کاف دار کلو اسحاق علیہ السلام گ دار کلو یعقوب علیہ السلام ای اسرائیل کی اس ياقوب عليه السلام اي اسرائيل كي بنو اسرائيل ميهن نسبة بيگن بني كليك فانا ياقوب عليه السلام يدار ونيا بنيا اي دارين ان الله اصطفى لكم الدين هم كربرون تيبا ميهن الله سبحانه وتعالى دين اختيار قرب وافيه دين اختيار قرب وافيه كليفانو كي دارين نمي دنواني اي يوسف عليه السلام عاد يوسف عليه السلام كي اخم اگار اخم فلا تموتن الا وانتم مسلمون اديتي باميهم مرن واشه مسلمون گه گتوگ مينوي مسلمون گه گتوگ کینت تو مروي مسلمون گه گتوگ مروي ني ابدوس الله سبحانه وتعالى کیمن گن دنیا گه اولے میها اینا دنیا گه هید کرا حریها و گتگ الله انگوا فا و گتوگ ماتين اینا ای و گتن هید کو فینا مینا مروسوانی مسلمے گتوگ اینا مروسوانی مسلمے گتوگ ای ای اگ مانے کی মুসলিমেকগে গতুগা মেনুই মারনু মার মুসলিমেকগে গতুগা মার বেবেনি কিহিনে মুসলিমে গতুগা মার বেবেনি দুনিয়েগা ইনসানা হেদা কুরা হুরিহা বাগুতু তাকে আল্লাহ এঙ্গেবি গতং হেদা কুরিমা এইরু মুসলিমেকগে গতুগা হুরে না মারওয়ান আম কুনতুম শুহাদা ইজ হাযারা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানীহি মা তা'বুদুন মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবা'ইক وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تيباميهم حاضر بغم فين هي إذ حضر يعقوب الموت يعقوب عليه السلام جاريها مر حاضر ويباغوتو تيباميهم تيبين هي باغوتو ايباغوتو يعقوب عليه السلام اكليفانو گ داريكالونا داري داريكالونا مي دانواني ما تعبدون من بعدي تمنى فهو تيباميهم على كان قرانكم فراتك هي قالوا اهريها من دنيوي نعبد الهك احرم على كان قراني بابك الهش بابك الهش واله ابائك ادي بابك كعب فاينك الهش ابي ابراهيم واسماعيل واسحاق ابراهيم عليه السلام اسماعيل عليه السلام اسحاق عليه السلام الهش اي الها واحدا ام الهك اي ونحن له مسلمون ادي احرم بني حميكني افرات بونا باقي مانگنه تلك امه الله ما يقولون اي امتك ام مين اي امتك بولو قد خلت فايت وهنگجه اس وهنگجه امي الله ما يقولون بني مي امتك ميستكن تلك امه اي بود امتك ابراهيم غفانا كليفانو گه দারিকলুন নাকি উম্মতেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাকা ইয়াকুবা ইসমাঈলা আমি বেবে কলুন নাকি উম্মতেকে কদ খালাত ইসহিঙ্গজে লাহা মা কসবত এমিহুন নবানি এমিহুন কুরি আমালেকে ওয়ালাকুম মা কসবতুন তিয়াবামিহুন নবানি তিয়াবামিহুন কুরি আমালেকে এমিহুন কুরি কুরি হে আমালেকে ফায়দা তিয়াবামিহুন নকন কুরআনে তিয়াবামিহুন নং হামাইকানি কুরআনে তিয়াবামিহুন কুরি আমালেকে ফায়দা ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন আদি এমিহুন কুরি আমালাকা বেহেগতুন তিয়াবামিহুন নকা সওয়ালেবস নুমে কুরেবেনে tiyabamihun kananna giyan do swale emihun kuri amalaka behe gotakunne tiyabamihun na swal kuraweni tiyabamihun kuri amalaka behe gotunne waqalu de anekasmi yahudina nasora inge wahaka mi banu isalmihun ge wahaka waqalu emihun bunate bunafu ei yahudina nasora in bunye kunu hudan aw nasora tahtadu tiyabamihun yahudi yakawashe ehnuni nasora yakawashe yahudin nawashe ehnuni nasara nawashe tahtadu erune tebaamna hidayat libe hidayaten nete ededinu ehn dinekka memi homi gunani hidayat bani hame kan yahudi dinu gaya nasara inge dinu gaye qul e muhammad ge faane khalifanu idar washe bal adikien he millata ibrahima hanifan wama kana minal mushrikin ibrahim ge faanu ge millate kale ge faana ki ei huriha baatil دین تکوں ایک کباب ہمیں کہ اللہ حب و لبا کیا منگیم فاوا بے کلے کے اے حق دین کی وما کانا من المشرکین ادھیا کلیفان مشرکوں کے ترے میں بڑا نگننا وے ممی ہوں یہودین نا سوال کرنی یہودین کی مکہ کے مشرکوں مکہ کے مشرکوں یہودین نامی سوال کرنی ابراہیم کے فانا بے گتا ہوں سببا کی مبامی ہوں نکی می فائدہی فاوا می ہوں نکی ادھی مبامی ہوں نکی می اوگتو کے علم کے مطیتی بھی می ہوں نکی মক্কাগে মুশরিকুন নাকি কিয়া হারতি বাইন্নু এমিহুন সওয়াল কুরিমা মিমিহু ইবনানি ইব্রাহিম আলাইহিস সালাম আলকন কুরি বুদাশে ইব্রাহিম আলাইহিস সালাম আলকন কুরি বুদাশে হে বুদাং আলকন কুরার আল্লাহ মাই কুরি ইব্রাহিম ফান মুশরিকুন গতে নেমি বাডা নুগান নাওয়ে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাব وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون الله يقولون قولوا تيباميهم بناشة آمنا بالله أهر من الله إمام الجامع وما أنزل إلينا أدي أهر من الله باوالب يتشف سهر من إمام الجامع أي قروانا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط أدي إبراهيم قفانا فا إسماعيل قفانا فا إسحاق قفانا فا يعقوب قفانا فا أدي إكالي قفانا فا دارد خلو تكون دم وداك النبي إهنهن رسول بيكالو نفس أي الله باوالب ফয়ত্তাকান হারমিং ইমাম বামা এই ফয়ত্তাকান ইমাম কুরিগে মিতাঙ্গা আলগন মন রোদামহ বায়ান করিন ফয়ত্তাকান ইমাম মাকি ফয়ত্তাহুগে হুরি হুকুম তাকান আমাল করমেন নুন এই কিয়ে ফয়ত্তাকান ইমাম মাকি এই এ ফয়ত্তাকা কি এই এ সামাবি ফয়ত্তাই কি এই রাসূল বেকন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালে ফয়ত্তাহা কি এই আল্লাহুগে হাযরাতুম বাওয়ালে উন ফয়ত্তাকান গাবুল করুন আদি এ ফয়ত্তাহুগা ওয়া থাকেচ্চা কি হুকুম তাহা কি এ জামানাকা এ কাশিগেম ওয়া আদি এ জামানাকা হাগগুগেম ওয়া তেদু হাকীকত তামা গাবুল করুন এই ফয়ত্তাকান ইমাম মাকি মিসালে কুরিগে শরীয়তুগে বহরিম শরীয়তুগে নিকান্তত্তা মিসালে ইউসুফ আলাইহিস সালামুগে শরীয়তুগে ইহতিরামুগে সাজিদা করুন হুদ্দা মিস্তাকুননা মিহাকা ইনসানাকা মখলুওয়াকা ইহতিরামুগে সাজিদা করুন হুদ্দা এহুরিহামমে ইয়াকুব আলাইহিস সালামা একলেফানুগে আমি কামবালুননা আদি ইউসুফ আলাইহিস সালামুগে হুরিহা আখুন ইউসুফ আলাইহিস সালামা সাজিদা করি ইহতিরামুগে সাজিদা মিগতাব বাইন হুকুম তাত্তাফাত কুরিগে উম্মাইতাহুগা মি উম্মাতুগা আল্লাহু ফিয়াহিম ফারাতাকা সাজিদা করুম কি হারাম কামে এম এ উম্মাইতাহুগে হুরি হুকুম তাকাকান আমাল করুমেন নু এই ফাইত্তাকান ইমাম মাকি ফাইত্তাকান ইমাম মাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হাযরতুম বাওয়ালে নু ফাইত্তাকান গাবুল করুম আদি এ উম্মাতাকে একাশিগেম বা হুকুম তাকান এ ফাইত্তাহুগে এবা হুকুম তাহাকি এই এ উম্মাতাকান একাশিগেম বা তেদু হাকিকাতকান গাবুল করুম এই ফাইত্তাকান ইমাম মাকি এগতুম তিয়াবামি হুম বুনাশে এবে কালুংগে নাং আল্লাহ বাওয়ালে ফয়ত্তাকাব্বে সাহরমি ইমাম বামে ওমা উতিয়া মূসা আদি মূসা গে ফানাত দেউন ফতরা ওয়া ঈসা ঈসা গে ফানাত দেউন ফতরা ওমা উতিয়ান নাবিয়ুন মির রাব্বিহিম আদি নাবী বে কালুন নাং এবে কালুংগে ওয়ের রাসকালাং গে হাযরাতুন দেউন ফয়ত্তাকান আহরমি ইমাম বামে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম এমি হুং গে তেরং ইবস মিহে গে দেমে দুগা আহরমে ফারাগেন নুকুরামে ফারাগুন নুকুরানি এই রাসূল কাব্বুমু গে হাইসিয়াতুন নবীউন নবুমুগে হাইসিয়াতুন ফারাগেন নুকুরামে এহেন নামে ইসমাঈলকামুগে হাইসিয়াতুন ফারাগু মুহাম্মদ গে ফানে মে মাই বেগেম মানি এগিদেন ইব্রাহিম আলাইহিস সালাম দেন নূহ গে ফান দেন মূসা দেন ঈসা দেন হেনি হেন নবী বে কালমি উলুল আজমুগে রাসূল বে কালমি বে কালম হুরি হা রাসূল বে কালম নবুরে মাই বেগেম বে মাঈলকামুগে গতা কোন নুম ফারাগু নুকুরানি ফারাগু নুকুরানি এই রাসূলুন নান ওয়া নবীউন নবুমুগে হাইসিয়াতুন আহরমেন এমি হুঙ্গে তেরেন এবে কালুঙ্গে তেরেন এবস দেবে কালেগ গে দেমে দে ফারাগেন নুকুরামুয়ে ونحن له مسلمون ادي احرم اكلان گه بولا باقي يمن گنم دين الله نو هي قرباني مسلم ال تاكون مولي امتن الله نو هي قرباني فان امنوا بمثل ما امنتم به فقد اهتدوا اي يهودينا نصارى امس تي باميهم ابهيس الله رسولك اصحاب بكلون تي باميهم تي ايمان بگن تي تي بي گتن ايمان وجيا منوي امي هنك سيدات نولي بي فإن آمنوا إيمهم إيمان بجنما بمثل ما آمنتم به تبعهم إيمان بجن تيتي بغتا إيمان بجنما فقد اهتدوا هم كرهم إيمهم نزيدا اللي بينه أهم بما رسولا أصحاب بكلم تيبي غتا تيبي غن نوني أرغون من نجي إيمان كما بسوري هم أنوان رسول الله سمع حديث فرقان تيبان كاليك فانو أمين حيدها تيم بايب بهي غن دانه حيدها تيم فرقا يب بهي غن دانه ايه تيرن ام بايكي سوروغ داني دين هوري حيدها دي بايب داني نرقاش উম্মতুকে মিহুম বেহিগেন দানে মুসলিমুন কামাদ দাওয়া কুরা মিহুম বেহিগেন দানে হাইদ্দিহাতিম ফিরকায়া হাইদ্দিহাতিম বায়ং হাইদ্দিহাতিম পার্টিয়া হাইদ্দিহাতিম জামাতা বেহিগেন দানে এগে তেন এমমে জামাতে কে সরুগে বান্নানি হেন হুরিহা জামাতে কে দানি নরকে আসে তেন আসাবে করেন দানানি এই কোন জামাতে তো এ আল্লাহর রাসূল আয় সরুগে বান্ন জামাত দেন নবী মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি মিয়াদ তিমান কালিগে ফানা তিমান কালিগে ফানুগে আসহাব বেকালন তিব্বে গতাত তিবি মিহুম এমিহুং আমাল করি গতা এমিহুং ঈমান বেগেন এতিবি গতা তিবি মিহুন নে স্বর্গে বান্নানি হেম বাই কোন বান্নানে আল্লাহ কুরআন গেস মি ওয়াহি কুরবানি ওয়া ফা ইন আমানু এমিহুং ইস ঈমান বেজিয়া বিমিসলিমা আমানতুম বিহি তিয়াবা মিহুন তি ঈমান বেগেন তিয়াতিবি গতা ঈমান বেজিয়া ফাকাদি তাদাও হাম করুন এমিহুন সিদাই লিবেনে এরহে হিদাই লিবেনে এমিহুন নাস ওয়া ইন তাওয়াল্লাউ দেন এমিহুং মুন আমরা আলাফিয়া তিয়াবা মিহুন তিয়াতিবি গতা তিবুমা তিয়াবা মিহুন তাবাওগেন তিবি গতা তাবাওমা এবা মিহুন মুন আমরা আলাফিয়া দন্নারে fa innama hum fi shiqaq ebami hum etibi ararum bumeggae fa sayakfikahumullah amakar allah subhanahu wa ta'ala ebami hun fudene yamedduwa fa sayakfikahumullah fa sayakfikahumullah allah subhanahu wa ta'ala khalege fanan emi hunge kibain fudene wa huwa as-sami'ul 'alim adi kalaange mulang assawa wodigemwa muladden wodigemwa raskalaange mi usman alayhi salam usman ge fan shahid wadagen ne virus vidal mi aaye telefan shahid ko li khabar jung ge mi hu telefan ge kolav ge de wadagen telefan ge hanjar ge e bago to telefan us mi aaye vidal fa in amanu bi muslima amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq fa sayakfikahum allah wa huwa as-sami'ul 'alim sibghatallahi wa man ahsanu min allah sibghatan wa nahnu lahu 'abidun mi e allahuge jamaatuge mi allahuge jamaatuge mi honna ki ashabe kalun tabaabi ashabe kalunne adiye be kalunna eggotat tabaabi gen tibi mi honne e allahuge jamaataki wa man ahsanu min allah sibghatan wa nahnu lahu 'abidun allahuge jamaata bur waking hi okam bodwe gen mani kon jamaaten he wa nahnu lahu 'abidun adi ahramen hamaykani alukan qurani e faraatar ahramen hamaykani alukan qurani e faraatar قل قليفان ودالواه اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون مهار مننني مكهك مشركون نابهغوت اي محمد قفان قليفان ودالواه تيبامي هون تيا زواب قرني احر مننا زواب تيا قرني الله حمد هي الله بهغوتون هي وهو ربنا كلانغي احرمنغي رب وربكم اتيبامي هونغي رب kalaange yahrun haddawa bod kore ras kalaange al tibami bas haddawa bod kore ras kalaange walana a'maluna walakum a'malukum tiba ahrmen nang ahrmen kuri amaleke walakum a'malukum al tibami na tibami kuri amaleke taban wajjad masenete timan kalifana tibami taban wajjad masenete timan timan namen kuri amal timan namen na tibami kuri amal timan namen na fahumne kangenge wa nahnu lahu mukhlisun adi ahrmen hamaykan ikhlas tirwani ifarata allah subhanahu wa ta'ala أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى تيبامي هنتي بن مهار ونكاوس أهل كتاب النامي مخاطب قرباني أم تقولون تيبامي هنتي بن نيهي إن إبراهيم وإسماعيل هم كرهن إبراهيم عليه السلام إسماعيل عليه السلام إسحاق عليه السلام يعقوب عليه السلام أدي بيكال نفه ودعاق النبي دين إهنه النبي نكي أي يهودين نصارى إن كمان هي تيبوناني أي قل أأنتم أعلم أم الله كيفان ودار وبلواش نكان في بامي هن هي بودان اگين وت الله مي مي هن دنيا کو اس نے بھی کلم وڈا اگین نگرا کو کما کو می دعوا قرانی مي هن کہ يهودين نصارائن نا يهودين بلانی مي هن کہ يهودين نصارائن بلانی مي هن کہ نصارائن ایر دنیا کو اس نے مي هن دا الله قران كيفان ودار وبلواش امي هن هي بودان اگين الله قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون ومن أظلم ممن كتم شهادة هكي بس فروا في ميها يبور امي الله حضرتك الله حضرتهم مي هرهاك من أومفهك امي هن قد اغمفهك اكنت فروا في ميها يبور وكين بور أنيا بريكي كاكوي يهودنا نصورنا انجي هم رنغلا مي الله کے رسول اکرم سے بامی ہن انگے کن اللہ قران کما يعرفونهم يعرفونه كما يعرفون ابناءهم امی ہن نن ای حق رسول کن انگے امی ہن نن امی ہن کے دارین انگے پتہ دارین نن اولے نے بس میرا دارین امی ہن کے کاری گتی امی ہن کے دارین ای امی ہن کے دارین کن انگے پتہ امی ہن ای حق رسول کن انگے ہن نہ میسے امی ہن انکار کرے تی رسول نن تلك أمة قد خلت أي أمتك إسوه نجج لها ما كسبت أميهن أميهن كري عملي ولكم ما كسبتم أدي تيبامهن تيبامهن كري عملك ولا تسألون عما كانوا يعملون تيبامهن كأميهن كري عمل تكابه وتكون سوالك يامد بهوغا نكرهن سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم امي قبلہ به ایت میہار میں انا قبلہ قریگا گائت نڑکا رسول اللہ صلی اللہ علیہ وسلم مکہ گا مدینہ بڑاں فہم مدینہ ان کلفان ہجرت کرے مفہم ستار ورکم مستوس وندے کلفانو Masjidul Aqsa ya kurimati lavvagin namada kurad. Ei muslimun ge furutama qibla Masjidul Aqsa. Komya kas Masjidul Haram ga Madina Makkah ge kare fan hunne viru ga eru de tanang ekko kurimati leve. Ge fulavves Masjidul Aqsa yes. Eru kale fan ma bodaka kam bodu wada anu gannawa. Ei kalifana kalifana ge maqsadu ge sebe furihama ve adi Allah ge amuru fulavves furihama ve. Allah amr qurabahim yani eruga Masjidul Aqsa ya kurimati lavvagin namada kurabuma. Eru kalifanu gefulavves kurimati lavva hama evvagutuga Masjidul Aqsa ya bas. Ei Masjidul Aqsa ya vi faratu ga kalifana namada hunnawani. Den mi vigota ki Madina ya kalifana wada gen nevima gefulang mi jihuni furagaste. Gefulat jihuni furagaste. Ei Masjidul Aqsa wani ani faratu ga. Madina ga kalifanu ga ganaka satara ul kamas tosmande kalifanu Masjidul Aqsa ya kurimati lavvagin namada kurabi. Eru kote kalifanu hippulaya wada anu ganna. Sabaki Yahudin na nasorang gibla kamavati emi hunna khilaf umatta ka huriha kamike kalefa emi hunna kalefan khilaf wa mummi annani ehn namas mi qibla gami oti adi eggo ikko ehn ven kalefan walan hippuna noe kommyakas Allah subhanahu wa taala mi aittahuge ewahakatam mi bayan kurawani sayaqulu sufaha'u minan nasi ma wallahum an qiblatihim allati kanu alaiha qul lillahi al-mashriq wal maghrib mi moyan buddhihamanu jihemi ei muslimun ummi hunna mi wahagata mi ati sufahai safihun mi hun bunanate minan nas mi istahun getere mi safihun moya nulafami hun bunanate ma wallahu ma qiblatihim allati kanu alayya e ashabe kan rasulullah sallallahu alaihi wasallam emi hun e furatama eti bi giblain ehem dimalakan amrayanu ga maqsadan ki kobahi ki vegen he amrayali emi hun e emburuni ki vegen he hem farata kul khalifan vidalware hommen faratek ganetema hiyo kame ege zatak mashriq faratak maghrib faratak de farai bismil ko dege mane allah sho kul khalifan vidalwashe lillahil mashriq wal maghrib allah re mashriq farai bis adi maghrib farai bismil ko gen bani yahdi man yasha ila siratin mustaqim allah subhanahu wa taala irada kurabbi mihaka tedwegen wa magan hidayat dakkawa irada kurabbi mihaka وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم وكذلك جعلناكم أمة وسطا ifadan hama ifadan timan allah tibami hum medu minuge ummatek kamuga levvime ei litakunu shuhadaa ala nnas ei mistahunge macchat tibami hum hekiwani vebay kamuga ummatakae wa yakuna ar-rasulu alaykum shahida adi rasul rasulullah sallallahu alaihi wasallam tibami hum macchan hekiwani ve kale kamuga ummatakae mehar allah me qur'an tibami hum medu minuge ummatek kamuga levvime mehar mimana mi ayatuga mana mi bay mehum mina gani nu bayako mehum mibrani ei en namadu kolla fane namadu de namadu nu kollias e medu mina ki e medu mina ki mehum mibuna gota ki mi kom mehen namadu wa gutan anna ka isnu jihe alu takun ge haggu tab swarag gina e ehem alu takun ge haggu tab sada kurang e bajje he mi e medu mina ki ek gota ka se no medu mina ki mi haddu fahana gen nu diun diinuga ei haddufana diinuga etchen iturukurumavves diinakannai unikurumavves nei ei meduminaki unikuruma iturukuruma mi demeduga mi diimmi diinam mi iturukum biduwaverin khurafi kan tatta quramiyan khurafin emi hun diinan iturumi qurani etchi iturukofai murani mi diinuga kameke ei haddufana elomaki ei diinuga haddufana elomaki diinuga nuwa kame diinuga namuga kurun ei iturukurun diina denmoti dinun minbare madukurum misalaka ba emihu namalta miyalani Allah subhanahu wa taala anga fawaita kame du kollani ei unikurum min evves kame nukon e meduminu waaka Allah subhanahu wa taala mahi korban ituru kurum evves unikurum evves dina kun nove e demeduga ummatek kamuga timan Allah tiya ba mihun levvime den anem mane ki huriga ba en ummatek kan Allah subhanahu wa taala waran harukashi kurabba te bauri ei emihunge faafatahuge sababun misalaka banu isalimi hunna emi hunna Allah subhanahu wa taala baavre chharam eskurabbi ni janavaru chike sarbi emenu haram kurabbi emi hunge gaaga najhejjejja mehedumuga najhejjejja dovegen nove sahwa nagan jiheni tankolo kandaya mi bodati kantattan Allah levvi emi hunna eje එහෙම අල්ලාහ් සුබ්හානහු වතාලා කියන ඒ එහා බොඩක හරකරි වෙපාව උම්මතෙක් ගොතුගෙන නෝනේ මෙතුමිනුක උම්මතෙක් කමක තියබෑ මිහුන් ලැබීමේ එවස් මානෙ එහෙන්නමස් කුරීග මාන ඉල්මෙනින් කුරබ්බාහමනි කුරිම්මි කුරවුන මාන ඒ දීනං උනි කුරුමබ්බස් ඉතුරු කුරුමබ්බස් නැති ඒ දෙමෙදුග අලගොන ඉන්න ජේනි ඒ අල්ලාහ් එකලංග රසූල් එංගෙවි වරන් ඒ දිනුක බාවන් ජේනි යකන් උනි ඉතුරු කොග්ගෙන නෝනේ එවස් මියකන් හුද්දවෙගෙන නෝය මි දීනං උනි ඉතුරු කුරුමෙ මෙතුමිනුක උම්මතෙ මි උනි කුරුමා ඉතුරු කුරුමා මේ දෙමෙදුග මීනි මි උම්මෙ අල්ලාහ් ලබ්බා ඒ මිස්තකුන් තියබෑ මිහුම් මිස්තහුන්ග මච්ච හැකියවනි බයික් කම ගවමර අල්ලාහ් සුබ්හාන තව වරම් මායික් කුරවි මිම්ම එම්මෙ මායික් කුරවි උම්මයි මි මුහම්මදුන් සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම ගේ උම්මයි මි අල්ලාහ් සුබ්හාන ව තාලා එම්මෙ මායික් කුරවි උම්මයි ගියාමෙ දුවහුගා අල්ලාහ් සුබ්හාන ව තාලා හුරිහා එම්මෙ ගේ මච්ච ආදම අලයිහිස් සලාම් රුසුල ෆෙරිගෙන් මි උම්මත හැමෙන් එම්මෙ ගේ මච්ච හැකි දේන බයික් කම ගලවානි මි උම්මතු ගේ මි උම්මතු ගේ මිහුන් හැකි දේනිය මි උම් ඒ කීනෙන් ගේ මිහුන් හැකි දේනිය আল্লাহ ইলহাম কো দেবান এক গইং এ অনেক গত কি এই রাসূল বেকলুং গে তেদুয়রি কামং এমি উং হে কি দেনে মিসাল আগা খুযাইমা ইবনে সাবিত কিয়া বেকলে খুযাইমা ইবনে সাবিত কিয়া বেকলিং এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকলে একলেগে ফানু গে হেকিবাস দেমি হুং গে হেকিবাস কামু গাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম বা খুযাইমা ইবনে সাবিত গে হেকিবাস রাসূলুল্লাহ হাদিস বলকন খুযাইমা ইবনে সাবিত কামাকং হেকি দিফিয়া বালারে দেমি হুং হে কি দিন কামা বাবর কান তাহু গে দেমি হুং হেকিবাস ফু দেনে ekadeg fan ham ekani fude demi hunge ekipa ei kibwegen ei edduha ko rasulullah sallallahu alaihi wasallam yahude gatung gati ahe ei ei as barbali wegen hutte foin ahe nei dem nus due ahe eha bar den rasulullah sallallahu alaihi wasallam ei ahas sawarwima rasulullah samaga sawarwima bi gotaki kade fan barakatun yas warab baradwan para ehen huriha hakabura ba yahudi kalege ni er riwaya yahudi kalem timannu ikkame tiya he kalema timannanu ikkame den aner riwayat ge mi onna rasulullah sama gatiye as ena ge asun gatima ehmiha koi tankola agu bodokon yas kanna ama mina mi bunani timannu ikkame kale faana gatiya he me kale faana hadis rasulullah sama hadis kon timanna wikkafima tim kale faana wikkafima kale ni as den ena bunani ko bahe ikke me kale faana kanning hekke dekke ama ehin do khuzaima ibn sabit idal wi timan nay hikka ikale bikka fi mu ya rasulullah sallallahu alaihi wasallam temati hikki sabit fa den as jehuni den e nay rasulullah sallallahu alaihi wasallam den tangole duragos rasulullah sallallahu alaihi wasallam hadis ibn khuzaima khali ek fanu mitanga hazir wa suri be kale nuna ti ki vehe ki devvi kon kam ek gamachan e ki devvi hazir wa sama be kale ke ti kale ekali fanu midannawani khali ek fanu dogen nu bunan kamang allah we bote wahi kurabba එහෙම වෙගෙන තිමන් නම් හැකි දින කඩේ පානු ගෙන්න එක මං එයාස් එනයි එහෙම හුසෛමා ඉබ්නු සාබිතුගේ හැකි වශයෙන් රසූලුල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම අස්සාබේ කන දන්නේ කයෙන් දන්නා හැකි වාරේ මි කඩේගේ පානුගේ හැකි بس දෙමීහුගේ හැකි بس කමුග පුතේ එහෙම මි උම්මයිබ්බ සල්ලල්ලාහු සුබ්හානහු වතාලා කියාමෙද්ද වහුගා මුරිහා උම්මතෙක්ගේ මච්චන් හැකි දේ බයිගේ ගොතු ගලවානේ මි උම්මතුගේ මායික්කන් මි උම්මතුගේ මායික්කන් ෆඛුර රබ්බෝඩෝ එයි اللهم احي قرمني وما جعلنا القبلة التي كنت عليها الا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه خليك فان قبلك دي ما قرمت لواك النماد يقرب بقبلة من الله لواف وني حقيقتها اي رسول التباوني كم بيتو بالله ومشي رسول التباوني كم بيتو بالله ومشي ادي كليفان اردني كم بيتو بالله ومشي حقیقتو قبلہ ہے کہ کم ہے کہ ذاتو کہو کم ہوری اچنو اللہ کے امر کیا من بے تو میگے مراد ہے اللہ کے امر و ان کانت لکبیرۃ الا علی الذین ھد اللہ ادی ای ہم کرہوارم ورب بڑو کم کے اللہ ہدایت دے کے بھائی کے مچھن مینوی ای قبلہ میں امر ہے امر ہے میں ورب بڑو کم مثال کا میہ دو الگون میں متاں اللہ رسول کے حکم میں بیان کرنی میہ دو الگون میں ای فنوا dua hakus tadi ahaya kanwa gina hukum ta algon men namita ga bayang kurweni algon men kurha mai kakus dua hakus ahaya kanwa hukum ta e sababa ki dina ki la bodu ecce algon men nahai kani de tin kan ta e namaz kolla ra zakai de ra ro dai fa ra hajwa mi algon men na e gifoti islam dinu kami kan ta duniye ge insana e na ge bandum mamma ge bandum vihes sura ferigen kavala dan de e na duniye ge diriulun heda kurum vihuri ha go ten islam dinu ga shariatu ge bewanga wa ගේන් නිකුන්නන් ජිහේ ගොයි ෆාහනෙ වන්නන් ජිහේ ගොයි කාන් ජිහේ ගොයි බොන් ජිහේ ගොයි හෙදුන්ලාන් ජිහේ ගොයි mihuri ha goten e bahari dinu ga angawa islam dinu ga mikahale ebdes hukuma mitanga bayan kurana man akama ka gabulu kuraka ebdes mi akunu tiya tayyara ka gabulu kuraka ebanna tiya di haram danna echen none haramen gen imama kunu tiya haramaka tiya kiya wadi fae mehen mi kurane haramen kina haramen ge shehum kiya wadi fae ne tebunar divih rajye ge kuda kuda mi haru defoim mi onnani dini potaka mihiri bodati dini foitta mi waru detim foim mi onnani divih rajye ge dini potaka ehen huri ha ga me kaafar ga mutam ge sebo dini ge foitta tar jamaata kurai ehen mi ma mi ba mi hunas mi mi ho taki gibula kulliya kan amraale vi hen dimalaka yani ka gina mi hunat tayyaran no ye mure ka yahudin emme gina yahudan nasara mi malame kok gati namadan hunnaman bay mi hunna namada tibbawani kon amraale ei gubaga mi ista kon tibbei namada namadu ka tibe saibe ka lung emre wada gen nei e rasulullah sallallahu alaihi wasallam sabe ka lung masjid nabawi ka rasulullah sallallahu alaihi wasallam hua sur namadu kurab wa gen wada gati gubaya wada gen ru gubaga mi ista hun er tibi namadan adi pele fan vidal vi timanna rasulullah hekimame rasulullah sallallahu alaihi wasallam hua timanna mi namadu kok gen ne masjidul haram adi mala qibla badal vejje e hindu e mi hun wagu tun e mure namadu ka tibe وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ حَمَكَرُهُ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى تِبَامِنُهُ إِيمَانَ كَانَ گَلَّنِ مِنُ قُرَبَانَ أي كون إيمان كان أي قبلة قبلة أمر عليه مُگَ كُرِي گَ كُرِ نَمَازُ تَ قبلة الله سبحانه وتعالى بدل كُرَ مُگَ كُرِي گَ كُرِ كُرِ نَمَازُ تَ الله گَلَّنِ مِنُ قُرَبَانَ أي بسم الله گَ حُكُمَ الله گَ حُكُمَت تِبَامِهُ كُرِ مَسْجِدُ الْأَقْصَى يَ كُرِ مَتِلَبَّايَ emmenangalo miwes wahake rasulullah sallallahu alaihi wasallam ge hadis fulutan hujjiyate kama dalil pura ayat ei kihine ei qur'anu ge evs ayate ge baanta muslimun qibla masjidul harama kurimati lagen namaz kurumuge kuriga masjidul aqsa kurimati lagen namaz kuriwa evs ayate ho qur'ana kunai ekama qur'anu ge benge hendi malak kan namaz kuri kuriga ei hadis fulutakun e bayan wani masjidul aqsa kan kurimati li sunnatun sabitu wani එම සුන්නත කිය හුජ්ජතේ ගුරුවන් හුජ්ජතක වීපදා සුන්නත කියසයි හුජ්ජතේ ඉන්නල්ලාහ බින්නාසි ලරූෆුර් රහීම් හමකරන් අල්ලාහ් සුබ්හානහු වතාලායි මීස්තකුන්න ඕගාවන්ත රස්කලාංගේ කදනරා තකල්ලුබ වජ්හික ෆිස් සමායි ෆලනුවල්ලියන්නක ක්‍බ්ලතන් තර්දාහ ෆවල්ලි වජ්හක ෂත්‍රල් මස්ජිදිල් හරාම් وحيثما كنتم فولوا وجوهكم شطره وان الذين اوتوا الكتاب ليعلمون انه الحق من ربهم وما الله بغافل عما يعملون قد نرى تقلب وجهك في السماء حمكرون تيمن الله دكه ودي غنامه كليغ فانونگه مونفل اودا ديمالم مهم بللوا امر امر ايي كليفانو مي وحييكن انتظار كورواني مي كليفانو هيپولم مي اراني علي مسجدل حرامن مسجدل حرام حرم گيبلاك وانا كي هران گالو هي ايگوتن هيپولن ارا ارا بي كليفانو دين كليفان الله گه كليفانا انگي وداگنا الله سبحانه وتعالى كليفانو گه هيپول گوا هي دين وڈي گن وانكا دي كليفانو مچ بللا بللا هما واسو هم هن وان الله قبل بدل كورواتو اللهم هي قرانك جواب ميدان تمن الله دك ودا گنوم دك ودي گنوم مي بكلي فانوگه مون فول ودا ديمال بللا امر واتا اهم ويما فلن ولينك قبلة ترضاها اهم تمن اللهم كلي فان امر الوني كلي فان تي روحي قبلايا فولي وجهك شطر المسجد الحرام اهم دين كلي فان نمادوگه مسجد الحرام ديمال كرمت لواشه وحيثما كنتم فولوا وجوهكم شطرة اديكم متنگا يباميهم ذي نماوس مسجد الحرام دي مال النماد وكرمة الاشة وإن الذين أوتوا الكتاب لا يعلمون أنه الحق من ربهم أدي هم كرمون فيدون ميهم يهل الكتاب يهودنا صورين هم يقينوا أميهم نبس إنجينا أي أميهم غير رسكلان هذلتون حقوكا يجيب الأمر عليهم أي حق تيدوكا إنجينا يقينوا وما الله بغافل أما يعملون الله سبحانه وتعالى يباميهم كراكا تتا غافل ودنغن نوائي ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك كليغ فان اميهم غاتك كتام باور دليل جنس دكياس اي قبلة بدل بي كاموغا كتام باور دليل دك كاموغا ويس ما تبعوا قبلتك كليغ فان قبلة كان اميهم تباين نوانا يهودين نصورا تباين نوانا وما أنت بتابع قبلتهم ಅದಿ ಕಲೇಗ ಫಾನುಸ್ತಬಾ ವಡಾಗನ್ನುವಾನೆ ಮಿಹುಗಿ ಬಲೇಕ ದೆನೆ masjidil aqsa kurmat lagen denwane wama ba'dhum bitabi'in qiblat ba'd adi emi hunge terenge ka kon hek sane ke ke qibla ek tabahin no e emi hunge terenge sme ne ikhtilaf den emi hunna ke allah hasro suratu ge sahi kurab wa fe boy kale ge fanang emi hun ek tinga dek kamuga hiwias emi hunge hitta tafate abatu emi hunge terenge sone na ara arume ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين كاليغ فان اميهم عمل إدمة تباي وداغن فينما من بعد ما جاءك من العلم كاليغ فان أريهم الله حضرت علم أتوجه مفهوغا دنار كاليغ فان اميهم عمل إدمة تباي وجنما إنك إذا لمن الظالمين إيرم كاليغ فان سوى داغن نواني أنيا ورنگ ترن اميهم عمل إدمة تباي وجنما نواني عدم ما دمار إدم باقي وإبا السؤال ما بيه فراق ei miharo e bahang misara kam mas koraya kan tak kom mis takunna behmatta ka miha kulavwa kan tak kurwanya e na den jen ujura den misala kan eti katila fe mi hunna sadagate gotu ge hedi ni maka den nu jehena deka den miharo ti devi fa e den nu jehena deka aden mihar emi hunna muslimun nam mi deuni den den emi hun adika afar ho genas ken eti kiya kase den emi hun ge kan e yakunid den masale mihar aslu bakari mahaki rasulullah sallallahu alaihi wasallam emme lo bi kurabbi mas emme lo bi kurabbi mas har ganda bese me faada hor ek gamu mas e bakari mas den bakari mas mihar fahar ek gadan ke ke go ta hun kam ege was sunnani mihar etanga tanta e bakak kale baram miru ko waram miru ko et beerdan ta mi madina tawle diye hikudin kare habel bakare mas kinetto waram miru alwan men waram miru kuri gami ta anga alwan us keer hama e buna he raha besla kommes ka hal raha e ekam e ta anga ke kira konu la e raha e ta anga ke kima kanu la e raha e kommes waram miru e ta anga ka ka hada hun adi mi pakistan mi hun hedima adi wakim miru pakistan mi hun hedima adi wakim miru arabin hedima wardan arabin adani ebes kuli raha ebes nu dan arabin hedima ka den diwe hinna ka kuli raha nu lenya ka eskama kunu dan pa me kasmi pakistan mi hedima waram mi roeti den rasulullah sa memme lobi kurevi mas ei bakari mas emme lobi kurevi mas den mihar bagote ki mi hun zaik kol tan kol mihar mai te fami oti mihar mi atu gawas dawa fan tis nu kana e mihar rasul maqsada ki kon mengen nu baavi makaves nu den emi buna masak katakattan kole bane e kasi huri ma ay ko nu la ka lan ben mani eves kahri koles neti mi ule jala ka le vena ka la na huri ay e yasta ai den mi har den zaman taraggi vegen diama kudin ves taraggi e fa eti mi har tayyari ke mi har benu mani tayyari ke ابس كهل تكليفه كان لا هاتين عند فون وايلي وكهل ठीक है औलुहियाग एमरंगळ वगुता की एई अने ईदुनमादुम फाबागन गोस सम वगुतुं कातिलु एई एम मेमोळ वगु देन ए वगुतु देमी गेम वे बे तनवस वगुतेन एई अय्याम तशवतिन वन दुहा हमया ए वगुतु देमी गेम बे 11 बार 13 ආ ඒ සුන්නයි ගොතන මේ තවරුකන් ඉන්න අය රොපර තමත් තියා තන් ඉන්න එෆ් එම් එච් ගන්න එෆ් ලෑගෙන් ඒ දෙන් වරක් ගින මීහුන් එබුනා හැම් ෆෙන්නා මලෙන් ඒ තවරුකන් ඉන්නකෝ මිතාංග බයම් වෙගෙන් ගජ්ජි හිතාබ් සලාතු කියවීරුගා හිතාබ් සලාතු ගා රසූලුල්ලාහ සම නමාද කරවි කොයි බයම් කරවනු ඉරුගා තවරුකන් ඉන්නාන කොයි විවසදි තවරුක කනෝ නේ ඉක්තිරාසා ආ ඉක්තිරාසන් ඉන්නන් ජිහේ ගොයින් අහර මොන්නානේ බයම් කොප්පා ඒ ඉෆා විද්‍යාවෙන් ඉනෝ ඒ කනාතුෆා විද්‍යාගෙන් වාතුෆා මච්චන් එනු කනාතුෆා විද්‍යාගෙන් වාතුෆා මච්චන් එනු එයි අස්ලු සුන්නයි ගොත කියේයි දැන් මිසාලක විද්දන් කුල දානවගෙන් නොවාමීහාය නොවිද්දාස් මස්සන කුල දානවගෙන් නොවාමේ කපක එන ෆරිත කුරන් ජේනතායේ ගොයි ගොතන් ඉන්නා මෙහාර අනේ යුරප් කුදින් වෙසම ෆෘතම ඉස්ලාම් වෙන් අන්නයි රකේ මොන කේ ගොයි ගොත කන් නී දෙවේ මෙහෙම සමහානනි ආනන් එමෙම මෙපහම අම දවස් කුලෙන් නොනස් මෙහෙම ස්තිබේ හැම වීතිකෝ එහෙම දැන් නමාද කියේයි වර බොඩන් රසූලුල්ලාහ සම අංගවැහවණේ කලිෆන් නමාද කුරවි ගොතන් නමාද කුරන් එයි හුරිහා දීනි එහෙනිහන් අමල තකබ්බර බොඩ හාස්ස නසරකම කලිෆානු හදීස් හොකරවැහේ බයි නමාද හාස්සක නමාද සල්ලු කමා රයිතුමුනි යසල්ලි තිමන් කලිෆන් නමාද කුරවාහි දුක් ගොත තිබෙම නමාද කුරාෂ එම කලිෆන් නමාද කුරවි ගොතක් කුරන් ජේනි එරුන් ඒ නමාද නමාද වාන් එහෙන උනේ නමාද කන්නවා කිමාය ෆෙන්න ගොත හරකායත් එක්කගෙන එන නමාද කන්නවා සුබසම දෙක්කේ ගොත ඔහො යකිද නමාද බාතිල වවර කමෙන් නෝ එයි හය අ මිහාර අනේ ප්‍රථමත් තියත් ඉන්න හය ආකි එයි නමාදුක සුන්නත් හොගතරෙන් සුන්නතේ මුස්තහබ් කනත් හොගතරෙන් කමෙන් එයි ekan nu misalaka angawafwa gota nun gotakan indegenne namade batilen nuane ennama wese huriha kame dimakuran ei molu ituru goy rasulullah sallallahu alaihi wasallam kore misal haran nu bade hore miyaku namade kore namade enage sohha sabage haran banama ke namade ge sunnate rukunen nu rukunen gelije namade batilwane namade batilen nuane kenna wese namadum baawaru ba univegen daan univegen daan sawab namade ge sawanu univegen daan දෙන් ගස්තුක නමාදුගේ හරකාට සුන්නතෙන් නමස් දූ කොල්ලා ෆිමීහා යදේ තෙර බිරු බිරු බඩු ගස්තුක බොඩ ආවරිකම ආයක තිමන්නු කුරානම මෙහෙන්නේ තිමන්නු කුරානම ගොතශ එන එගේ හාල් එන සුන්නයික් ගොන් එගේ හාලුග එකන් එන බොඩ ආරකම ගොස් දූ කොල්ලා මීහා යදේ තෙර එක බිරු බඩු ඒගෙ එකි මීහු එහි ගොතව වකි සුන්නත කුමහි ගොත කනාතු zikr කුරන් ජේ වාතකුන් වාතිබ්බේ නෝග නසුල්ලාහ සම මුලින් කනාතු කුරේ මේ ගොත කුරියා මස්සලෙන්නේ මිහෙන් මි බදතකුන් ගුණියස් මස්සලෙන්නේ ඒහි ගොයි ගොත එකි වේ වේ කලම කිමෙන් සාබිත රසූලුල්ලාහ සම වහි ගොත කන්නේ කොම්මක සාබිත වේගම වනි කනාතු කම දෙන් කනාතු ඒ නගුණානි ගොත එනක්පසේ ගොතක ගුණම් වේ zikr ඒ zikr කුරන් ඒ කනාතුන් ඒ කරංගල කන්ත තන් ඉස්කුරන් ජෙන කනාතුන් උරිය රංගල කමක ආ එකන් මති රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම හදී කාන යදුඋ බිහා ඉංග්‍රීසි ෆොන් එකේ ෆන් දුආ කරවයි දුආ කරවයි එහෙන් කම ඉල්මරි විදාල ෆෙන්නනි දුආගේ කලිමයක් අවවා කොම්මෙ තනකන් ඉෂාරේ කොල්ලාස දැන් බයෙන් ඉල්මර විදාන අල්ලාහ්ගේ කලිම කිය කොම් මෙතනකින් ඉෂාරේ කොල්ලාශ දැන් බයෙන් ඉල්මරින් ඉබහර විදාල වේෆහම සුරත අත්තහියාතු ෆෙරුනි සුර සලාන් දෙවෙන් දෙම් හරකයි කුරාෂ ඉංගිලි අල්ලාහ් කවන්තකම හරකයි කුරාෂ දැන් වකි අෂහදු අල්ලා ඉලාහ ඉල්ලල්ලාහ කන්නේ වකි ඒ ෆාර හරකයි කුරාෂ නැස්ප ඒ විස් රිවායත වකි අෂහදු අල්ලා ඉලාහ ඉල්ලල්ලාහ එතාංගදෙන් ඉල්මර විදාන කාන යතු බිහා ඒ දලීලුම් ඒ එම්මෙන් වස් දලීලුම් නගනි ඒගෙ කාන යදෝ විහා කානගේ ලෆ්සු අරබි බහුගා කාන ගේ ලෆ්සු දෙමි බේබේ කරන කන්නේගෙන අරබියෙන් ගේ වෙන එතන් කොකොලෙන් ගේ ওয়াকে মি লাফজ দালিল কুরানি দেমি হুননা নি কামে গতো মি গতং ইবারেং আসিয়া কানা ইয়া দু মি গতং ইবারেং আসিয়া দালিল কুরানি আরবি বাহু গে মানাই কুলে গে মানে গতো এই দাইমা কুরা কামে কামা আবাদু এমে ইতাং আবাদু ইশারা কুরে বিকামে রি ফাহরা কুনু ইশারা কুরে বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া গে কালিমা দেন ইবনে কাইয়িম আল্লামা ইবনে কাইয়িম ইদাল ফাইন্নানি আল্লাহুম আল্লাহু গে কালিমা ফলো কি কমে তানাকান ইশারা কুল্লারে এই একওয়ান তাকান বায়ান কুরমাট্টা আল্লাহ কিয়ে কমে তানাকা দেন এই গোতাং এম মেরাং আলো কামা ফেন নানি আল্লাহ গে খালিমা কিয়ে কমে তানাকা ইশারে করলো দেন গোয়েক গোতাম মিহেম মিহেং হে তোমার মি মালিকি মাজহব গ হাদা ইচ্ছে মিহেম ওয়াক্ক মিহেং এর এ সাবিত ওয়া কান নাই কোতা গাস ওয়াকি গোতা কাং ইন্না হানে দেন ফাসে ওদে সুন্নাই ইনুনতাং এ বাহারি এই দেন ইফতিরাশ আঙ্গিনো মানুয়াতা তাওয়াররুক আঙ্গিনো মানুয়াতা ফায়াবাক কগ্গেন ইনুমা আতি গোতব বস্তি বেসাবিত বতে তিসাবিত বতে এগো দক্কা আইবেল হরিয়া না আ এই সুন্না আদাব তো হগে তেরেন আদাবে ইবলে কুরে মাতিন দোয়া কুরা দোয়া আইন্না গায় আল্লাহ দোয়া এক কুরা এরুগা গিবলে কুরে মাতিন মাকি এই গিবলে কুরে মাতিন মাকি এই আদাবে আ এই সুন্নাই গতেন এ গতাং ইন মাকি এই খানা তো ফা কোলা জাহাগেন ওয়াত ফা মাতি গাইন খানা তো ফা কোলা জাহাগেন ওয়াত ফা মাতি গাইন এ মিস্তা হুন দক্কা এ বাজে মামনু খানা তো এ হাজার তো আমিন আমিন এ গতা এ আয় খানা তো ফা কোলা জাহাগেন ওয়াত ফা মাতি ইন এ সুন্নাই গতে তাবাররুকং ইনমাকি সুন্নাই গতে ইফতিরাশং ইনমাকি সুন্নাই গতে মিহেং ইনমাকি সুন্নাই গতে আ ফায়াবা সুন্নাই